অন্ধবধির ভ্রান্ত কাফির তীর ছুড়িলি কারোগায়, রক্তে রাঙা নবীর যেসে তপ্ত মরু ভেসে যায়। অন্ধবধির ভ্রান্ত কাফির তীর ছুড়িলি কারোগায়, রক্তে রাঙা নবীর যেসে তপ্ত মরু ভেসে যায়। সৃষ্টি যাকে না করিলে কিছু না হতো এ ধারায়, সেই নবীকে করলি আঘাত, সেই নবীকে করলি আঘাত, মারলি পাথর সর্বগায়, রক্তে রাঙা নবীর যেসে তপ্ত মরু ভেসে যায়। সিজদারত মোর নবীজি আল্লাহর শানে কথা কয়, নবীর পিঠে দুষ্ট কাফির, নবীর পিঠে দুষ্ট কাফির নাড়ি ভুঁড়ি চেপে দেয়, রক্তে রাঙা নবীর যেসে রক্তে রাঙা নবীর যেসে তপ্ত মরু ভেসে যায়। কেমনে আঘাত করলি কাফির ওই মুবারক নূরের গায়, আধার নিশি হায় আলো ময়, আধার নিশি হায় আলো ময়, যেই বদনের দীপ্তা ভাই, রক্তে রাঙা নবীর যেসে রক্তে রাঙা নবীর যেসে তপ্ত মরু ভেসে যায়। কেমনে ভাঙলি দাঁত মোবারক যাতে নবী কথা কয়, মুস্কি হাসির অন্তরালে, মুস্কি হাসির অন্তরালে, যে দাঁত হতে নূর বয়, রক্তে রাঙা নবীর যেসে তপ্ত মরু ভেসে যায়। অন্ধবধির ভ্রান্ত কাফির তীর ছুড়িলি কারোগায়, রক্তে রাঙা নবীর যেসে রক্তে রাঙা নবীর যেসে তপ্ত মরু।